আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দর্শন করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দেন, যেন আমাদের দ্বীনি জ্ঞান বর্ধন হয় এবং তার দ্বারা সমাজের উপকার হয়, নিজের জীবনের উপকার হয়। আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করছিলাম ভিক্ষাবৃত্তি জায়েজ নয়। ভিক্ষা করে মানুষ খাবে, ইসলাম তা বলে না। ইসলাম বলে কাজ করে খাও, যতক্ষণ সামর্থ্য আছে। খবরদার, লোকের কাছে ছোট হয়েও না, লোকের কাছে নীচ হয়েও না, হীন হয়েও না, বরং কাজ করো, খাও। কিছু মানুষ আছে যারা ভিক্ষা করতে পারে না এবং তারা হচ্ছে মিসকিন। অথবা যদি কোনো যুবক কিংবা যুব সমাজ কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ধনপতিদের কাছ থেকে যাকাত আদায় করে নিয়ে আসে, তাহলে খুব উত্তম কথা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদায় করার জন্য লোক পাঠাতেন, তাই না? আমেল পাঠাতেন। তারা তো চাইতো, তারা গিয়ে বলতো, তোমার কত উট আছে হিসাব দাও, তার যাকাত দাও, কত ধন আছে তার হিসাব দাও, তার যাকাত দাও, এটা চাইতেন। সুতরাং আপনি যদি এই শ্রেণীর একটা কাজ করেন, একটা ফান্ড তৈরি করলেন জামাতের পক্ষ থেকে, বলা হলো যে অমুক অমুক যাকাত দেবে, আমরা চাইতে যাব, যাকাত দেবে আমরা রাখবো, কোরবানির টাকা জমা রাখবো, ফেতরার চাল ও তো দিয়ে সঙ্গে সঙ্গে বিতরণ করতে হয়, বাকি ওসর ইত্যাদি আমরা জমা করব। ঠিক ইনসাফভাবে আপনার লিস্ট থাকবে, আপনার খাতা থাকবে যে কাকে কত দিতে হবে। এইভাবে যদি সময়ে সময়ে মৌসুমে মৌসুমে বিলি বন্টন করা হয়, তো আমার মনে হয় গ্রামে বা জামাতে অভাব থাকবে না। শহরে যে জামাত, যে মসজিদ আছে বা তাদের কাছেও লিস্ট থাকবে, তারাও এরকম করতে পারে। যারা ব্যবসায়ী, তাদের কাছ থেকে মোটা টাকা, চাঁদা কিংবা যাকাতের টাকা নিয়ে এসে একটা ফান্ড করলো, এই ফান্ড থেকে মানুষকে, অভাবী মানুষদেরকে দান করলো, এটা তো বিশাল ব্যাপার। এটাই তো হওয়া উচিত, যাতে করে সমাজের মানুষ যারা মিসকিন, যারা অভাবের তাড়নাতেও হাত পাততে পারে না, তারা অন্ততপক্ষে যদি না চেয়ে পায়, তাহলে তাদের অভাব দূর হয়। আর এই জন্য যারা চাইবে, যারা নিজের জন্য চাইবে না, যারা চাচ্ছে কার জন্য? গরিবদের জন্য চাচ্ছে, মাদ্রাসার জন্য চাচ্ছে, এতিমখানার জন্য, তারা আসলে ভিখারি না। যদিও সমাজে কি করে মনে করে, এরাও ভিখারি, এরাও ভিখারি। এই জন্য সমাজে মাদ্রাসা শিক্ষাকে কি বলা হয়, কি বলা হয়, ভিখারি বিদ্যা, ভিখারি বিদ্যা। মাদ্রাসাতে ছাত্র দিলেই ভিক্ষা করতে হবে, ওই যে মুষ্টির চাল আদায় করতে হয়, মুষ্টির চাল আদায় করতে হয়, ওসরের সময় ওসর আদায় করতে হয়, ইত্যাদি ইত্যাদি বলে ভিখারি বিদ্যা। কেন, কে ভিখারি বিদ্যা করেছে এটা? আল্লাহ আল্লাহ রসুল করেছেন? ওলামারা তো বলছেন, অনেক ওলামা বলছেন যে মাদ্রাসাতে জাকাত দেওয়াই যাবে না। অনেকে বলছেন জায়েজ, দেওয়া যাবে, তাছাড়া করবে কে? জাকাতের মাল না দিলে মাদ্রাসা চাল চলবে কি করে? সমাজই একে ভিখারি বিদ্যা করে রেখেছে। সমাজ এমন সমাজ যে এই বিদ্যাটাকেই গৌণ মনে করেছে, মুখ্য জিনিস মনে করেনি। যেখানে চাকরি পাবো সেখানে ছেলেকে দেবো, আর মাদ্রাসা শিক্ষা শিখলে যেহেতু চাকরি নেই সেহেতু ওখানে পড়াবো না। এইভাবে মানুষ, সমাজ ভিখারি করে দিচ্ছে এই বিদ্যাকে। আর সেই ভিখারি বিদ্যা, সেই মাদ্রাসা শিক্ষার জন্য যদি কেউ চাইতে যাচ্ছে, তাকে ভিখারি ভাবছে। আফসোস এই সমাজের জন্য যে সমাজ ইসলামকে গৌণ ভেবেছে, ইসলামী শিক্ষাকে গৌণ ভেবেছে, ভেবেছে মুখ্য শিক্ষা হচ্ছে যার দ্বারাতে চাকরি পাওয়া যাবে, যার দ্বারাতে মানুষ অর্থ উপার্জন করতে শিখবে। ঠিক সেই রকম মনোমানসিকতা নিয়ে এই ভিখারি বিদ্যা একে বলেছে। কিন্তু সমাজ এতে অপরাধী, এর জবাবদিহি তাকে করতে হবে কেয়ামতের মাঠে। যে ভিখারি বিদ্যা বলে তাকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা এবং সেখানে নিজেদের ছেলেদেরকে না পড়ানো, অথচ সমাজের এমন ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে এই শিক্ষাকে উন্নত থেকে উন্নততর করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া, নিজে থেকে ফান্ড তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালানো উচিত ছিল, যেখানে শুধু কাল আল্লাহ ও কাল রাসূলুল্লাহ বলা হয়, পড়ানো হয়। কিন্তু আফসোস যে তারা করে না। আর যেহেতু এই শিক্ষা শিখে কোনো চাকরি পাওয়া যায় না, তেমন মোটা চাকরি তো পাওয়া যায় কিন্তু মোটা টাকার চাকরি পাওয়া যায় না, তার জন্য এই মাদ্রাসাতে কেউ পড়তেও আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই মনোমানসিকতা আমাদের পরিবর্তন ঘটে এবং দিনকে বাঁচানোর জন্য এই শিক্ষায় শিক্ষার্থী হবে। বহু লোক আসছে এই মাদ্রাসায় পড়ছে, কিন্তু মন থাকছে কোন দিকে? জেনারেল শিক্ষার দিকে। এই মাদ্রাসাতে পড়লাম আর জেনারেল পরীক্ষা দিলাম যাতে করে চাকরি পাই, সবাই চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে। বড় বড় আলেম যারা মাদ্রাসায় পড়াচ্ছিলেন, মাদ্রাসায় পড়াবার আলেমও পাওয়া যায় না। কেন না? চাকরি চাই, কারণ মাদ্রাসার বেতন হচ্ছে কম, আর মাদ্রাসার বেতন কম হওয়ার জন্য মাদ্রাসার শিক্ষার মান কমে গেছে। এই জন্যে আমাদের ধনপতিদের সমাজপতিদের উচিত এর প্রতি নজর দেওয়া, যাতে করে এই শিক্ষার মান উন্নত হয় এবং মুসলমানদের বড়লোক এবং গরিব সমস্ত ছাত্র এসে এই মাদ্রাসাতে পড়াশোনা করে, দিনকে রক্ষার জন্য পড়াশোনা করে। অন্তপক্ষে তার একটা নিয়ত থাকতে হবে যে আমি দিনকে জিন্দা করব। দিনকে জিন্দা করার দায়িত্ব অবশ্যই আছে, এটাও একটা ইলমি জিহাদ, এই জিহাদে পাশ করতেই হবে আমাদেরকে। এখন যেটা বলছিলাম ভিক্ষা করা, আপনি যদি গরিবদের জন্য ভিক্ষা করেন সেটা ভিক্ষা না, সেটা হচ্ছে উন্নত কাজ এবং ভালো কাজ। বাকি কিছু লোকের কিছু স্বভাব এবং চরিত্র আছে যে টেকনিক বানিয়ে ভিক্ষা করে, তার মধ্যে একটা বলেছিলাম যে কোরআনকে ওসিলা বানিয়ে ভিক্ষা করে, অনেকে মিথ্যা কথা বলে ভিক্ষা করে, যেহেতু তাতে রয়েছে ডবল হারাম ও ডবল পাপ, এটা হচ্ছে হারাম মিথ্যা বলার ও ভিক্ষা করার। মেয়ে নেই অথচ মেয়ের বিয়ের খরচ চেয়ে ভিক্ষা করে, তার আসলেই মেয়ে নেই কিন্তু যখন ভিক্ষা করছে তখন বলছে বাবারা মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ে বড় হয়েছে, পণ ছাড়া বিয়ে হয় না, অতএব আমাকে সাহায্য করো। লোকেরা তরদে তাকে সাহায্য করে, কি বললো, মিথ্যা কথা বললো, তার মেয়েই নেই। তারপরে অসুখ দুর্ঘটনা বন্যা ভূমিকম্প প্রভৃতিতে সব ধ্বংস হয়ে গেছে বাবারা, খোঁজ নিয়ে দেখা যায় তার কিছুই হয়নি। নিজ হাতে কাটা পকেট দেখিয়ে ভিক্ষা করা দেখেছেন, আপনি যারা সৌদি আরবে হজ করতে গেছেন তারা দেখবেন, বা হজ করতে যাবেন তারা দেখবেন, খিমায় খিমায় এসে পকেট কাটা দেখাচ্ছে। তার মানে কি, আমার পকেট মেরে সব চলে গেছে, আমার টাকা পয়সা চলে গেছে, অতএব সাহায্য করো। হঠাৎ করে গাড়ি থামিয়ে বলছে আমার গাড়ির পেট্রোল নেই, আমাকে সাহায্য করো। এক এক রকমের ভ্যাকের ভিখারি আছে, কথায় বলে ভ্যাক না করলে ভিক মিলে না, তাই না? এই জন্যে অনেক ভিখারি অভিনয় করে, অভিনয় করে ভিক্ষা করে। অনেক সময় দেখবেন যে পায়ে খোঁড়া নয় কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হ্যাঁ, দেখবেন মসজিদে ঢুকলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে কত কষ্ট করে ঢুকলো, তারপরে ভিক্ষা চাওয়া হয়ে গেল, যখন সব লোক চলে গেলো তখন আরামসে হেঁটে যাচ্ছে। কিন্তু লোককে দেখালো কি, যে আমি অক্ষম, আমি আমার পা খোঁড়া আছে, ওই রকম ছেঁড়া ফাটা জামা পরে আসে, ওইভাবে রঙিন চশমা পরে আসেনি, মনে করে কি অন্ধ, অথচ সে দেখতে পাচ্ছে। কিন্তু এগুলো এক একটি ভেষ, এক একটা টেকনিক। এমন পর্যন্ত দেখা গেছে যে মহিলা সে যে বোরকা পরে ভিক্ষা, ওই যে বললাম না বোরকার কথা, বোরকার ভিতরে অনেক অপরাধী থাকে, তার মধ্যে ভিখারি মহিলাতে পুরুষদের চেয়ে মেয়েদের মন নরম। এবারে যেখানে মেয়ের দল আছে, যেখানে মেয়েরা নামাজ পড়ে বা মেয়েদের মার্কেট আছে, সেখানে গিয়ে বোরকা পরে আমরা ভিক্ষা চাচ্ছি, অথচ সে পুরুষ। যেমন অপরাধীরা বোরকা ব্যবহার করে, এর থেকে লজ্জার কথা আর কি হতে পারে। নামী লোকের নাম ভাঙিয়ে যাচনা করে, অনেকে বলে আমি অমুকের ভাই, অমুকের আত্মীয়, বড় লোকের একটা নাম নেয়। এবারে যার কাছে আপনি চাইছেন, দেখছেন অমুকের আত্মীয়, তাহলে তো একটা সম্মান হওয়া উচিত, সেখানে পাঁচ টাকার জায়গায় দশ টাকা দেয়, তাই না? এটাও একটা টেকনিক, নাম ভাঙিয়ে নামী লোকের সুনামকে এমন নিজ কাজে ব্যবহার করে এক শ্রেণীর ভিক্ষুক। বৈধ নয় যাচেঙ্গার কাজে শিশুকে ব্যবহার করা, ছোট ছোট বাচ্চা, তাদেরকে পড়াশোনা করানো উচিত, কিন্তু অনেকে করে কি, ছোট বাচ্চাকে ব্যবহার করে, বাচ্চাকে সামনে পাঠিয়ে দেয়, পায়ে ধরে কোরআন ছাড়তেই চায় না, পায়ে ধরে পাঞ্জাবি এতে ধরে, দাও না বাবু একটা পয়সা, দাও না বাবু, আহা কত মায়া লাগে। ওই মায়া ধরানোর জন্যই শিশুকে পাঠায়। অনেক সময় মা ছেলেকে কোলে নিয়ে বসে থাকে, তাকে খোঁচা দেয় যে কাঁদ, তাকে কাঁদিয়ে মানুষের কাছে ভিক্ষা করে, এমনও দেখা গেছে। বৈধ নয় ভিখারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা করা। ভিখারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা, জানেন এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু ভিখারি ভিক্ষাবৃত্তির পথ সহজ করে দিয়ে তাদের নিকট থেকে পার্সেন্টেজ গ্রহণ করে। ভিখারি গ্যাং আছে, তাদের আবার আমির আছে, তারা নিয়ে যায় কোথায় জানেন, মক্কা মদিনায় ভিক্ষা করতে নিয়ে যায়। শুনেছেন না? শুনেনি? হ্যাঁ, এখান থেকে গ্যাং গিয়ে মক্কা মদিনায় ভিক্ষা করতে নিয়ে যায়, এবং আমি নিজে দেখেছি চুলের মুঠি ধরে পুলিশ তাকে কাঁদাচ্ছে আর বাংলাতে কাঁদছে। আমাদের দেশের লোক বাংলাতে কাঁদছে, ভিক্ষা করছে সেখানে। এরা আর জিজ্ঞেস করলাম তো বলছে যে আমরা যে পয়সাগুলো পাই হাজিদের কাছ থেকে চেয়েছে সেগুলো জমা করি, আর সেখান থেকে আমরা যখন দেশে যাব আমাদেরকে কিছু দেবে। বুঝতে পারলেন? তাহলে ভিক্ষা করার একটা কি, একটা কোম্পানি, এই কোম্পানি খুলে এরা ভিক্ষা করছে মক্কা মদিনায়, প্রচুর টাকা কামায়, তার থেকে কিছু এই ভিখারিদেরকে দেয় যাদের হাত খোঁড়া পা খোঁড়া, এইরকম আর কি। এইরকমও ব্যবসা চলছে, বিশাল ব্যবসা, একটা কোম্পানি চলছে ভিক্ষার। এরা নিজেদের হাবিয়া দোজক ভরে বড় বড় শহরে ভিখারিদের সর্দারি করে অর্থ কামায়, পাসপোর্ট ভিসা টিকিট ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ভিক্ষা করায়। আল্লাহুল মুস্তান, থাকতে মেগে খাওয়া এক শ্রেণীর মানুষের অভ্যেসে পরিণত হয়ে যায়। বিনা পুঁজির ব্যবসা, তাতে লাভ ছাড়া ক্ষতি তো কিছুই হয় না, পড়ে পাওয়া টাকা চোদ্দ আনায় লাভ, যা লাভ যা আসে সমস্যা কি, এতে তো পুঁজি লাগে না, এতে তো আর অর্থ লাগে না যে ক্ষতি হয় না। আর তাছাড়া যখন চাওয়া অভ্যেস হয়ে যায়, যখন চাওয়া অভ্যেস হয়ে যায় আর চেয়ে খেতে যখন আপনি খাবেন, তখন আপনি ভালো মন্দ খাবেন, খারাপ খাবেন না, কারণ বিনা পুঁজির ব্যবসা। তখন দেখবেন বাংলাতে একটা কথা আছে, মাগারামের বউ শুধু ভাতই খায় না, যে মেগে খায় তার বউ কিন্তু শুধু ভাত খাবে না, বলবে কি যে আমাকে ওর টাকা এনে দেওয়ার যে কোনো প্রকারে ভালো খাবো, ভালোভাবে ভাজবো, হ্যাঁ ঘি খাবো, ভিক্ষা করে খাবো। অনেকে আবার বংশগত ফকির, তারা তাদেরকে যদি কাজ করতে বলেন, এই মোটা হামড়া চামড়া দেহ, বেশ ভালো দেহ, সুঠাম দেহ, যদি বলেন কাজ করে খাও, তো বলে না বাবা আমাদের বংশে কাজ করা চলবে না, আমাদের বংশে চাষ নিষেধ, আমাদের ফকির বংশ, আমাদেরকে চিরজীবন চেয়ে খেতেই যেতে হবে, চেয়ে খেতে হবে। আরে এ ব্যবস্থা কে দিল? এ কি ইসলাম বলেছে যে এরকম কোনো বংশ আছে যাকে চেয়েই খেতে হবে? এরকম বংশ আছে জানি যার জন্য জাকাত খাওয়া হারাম, কিন্তু এমন বংশ আছে বলে জানি না যে বংশে চেয়েই খেতে হবে, কাজ করা যাবে না। এখন কথা বংশগত ফকির, কেউ তো আবার সংসার থেকে সন্ন্যাসী দরবেশ, তার ভিক্ষার ওপরেই জীবন যাপন হয়, সে কাজ করবে না। দরবেশ বেশে ভিক্ষা করে খাওয়াকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে, এটাকে মনে করে কি দরবেশি, এটা কি ধর্ম মনে করে? অনেকে প্রয়োজন না থাকা সত্ত্বেও যাচঙ্গা করে, ঘরে খাবার থাকলে যাচনা বৈধ নয় বলে গাড়ি বাড়ি কল পায়খানা প্রভৃতি করার উদ্দেশ্যেও মোটা টাকা ঋণ করে জাকাত মেগে বেড়ায়, কারণ ঋণগ্রস্তের জন্য জাকাত বৈধ। কি কথা বললাম বুঝলেন? সে জানে যে আমার জন্য জাকাত হালাল নয়, তবে ঋণগ্রস্ত হলে বড় লোকের জন্য জাকাত খাওয়া জায়েজ, তাই না? তাই ঋণ করে একটা ভালো বাড়ি করে, ঋণ করে নিজের বাড়িতে সাবমার্সিবল এইসব করে, করার পর ঋণগ্রস্ত হয়ে গেছে, এবার আমার জন্য হালাল হয়ে গেল, আমাকে জাকাত দাও, আমি ঋণগ্রস্ত। কেমন টেকনিক? এমন টেকনিক চোখে দেখা গেছে, বাড়ি করেছে ঋণগ্রস্ত হয়ে গেছে, কোত্থেকে শুধবে? তখন জাকাত খাওয়া তার জন্য হালাল হয়ে গেছে, এবার যেখানে জাকাত আছে ফান্ড কিংবা কোনো মানুষ ব্যক্তি দানশীল তার কাছে গিয়ে বলছে আমাকে জাকাত থেকে দেন, আমি ঋণগ্রস্ত। মানে হালাল করব কিভাবে? তার জন্য হালাল ছিল না ভিক্ষা করা, ঋণ করে তারপরে ভিক্ষাকে হালাল করে নিচ্ছে, এমন মানুষ সমাজে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আপনাদের কাছে এসে বাকি কথা বলবো। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম লজ্জার কথা, সমাজের কথা বলতে লজ্জা লাগে, এমনও মানুষ আছে যারা এইভাবে ভিক্ষা করে এবং লজ্জাজনকভাবে ভিক্ষা করে। একে তো সেটা নিকৃষ্ট পন্থায়, কিন্তু এই পন্থার ভিতরেও এমন টেকনিক ব্যবহার করে যে দেখে শুনে বড় লজ্জা লাগে। অনেকে আবার বংশগত ফকির, তারা তাদেরকে যদি কাজ করতে বলেন, এই মোটা হামড়া চামড়া দেহ, বেশ ভালো দেহ, সুঠাম দেহ, যদি বলেন কাজ করে খাও, তো বলে না বাবা আমাদের বংশে কাজ করা চলবে না, আমাদের বংশে চাষ নিষেধ, আমাদের ফকির বংশ, আমাদেরকে চিরজীবন চেয়ে খেতেই যেতে হবে, চেয়ে খেতে হবে। আরে এ ব্যবস্থা কে দিল? এ কি ইসলাম বলেছে যে এরকম কোনো বংশ আছে যাকে চেয়েই খেতে হবে? এরকম বংশ আছে জানি যার জন্য জাকাত খাওয়া হারাম, কিন্তু এমন বংশ আছে বলে জানি না যে বংশে চেয়েই খেতে হবে, কাজ করা যাবে না। এখন কথা বংশগত ফকির, কেউ তো আবার সংসার থেকে সন্ন্যাসী দরবেশ, তার ভিক্ষার ওপরেই জীবন যাপন হয়, সে কাজ করবে না। দরবেশ বেশে ভিক্ষা করে খাওয়াকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে, এটাকে মনে করে কি দরবেশি, এটা কি ধর্ম মনে করে? অনেকে প্রয়োজন না থাকা সত্ত্বেও যাচঙ্গা করে, ঘরে খাবার থাকলে যাচনা বৈধ নয় বলে গাড়ি বাড়ি কল পায়খানা প্রভৃতি করার উদ্দেশ্যেও মোটা টাকা ঋণ করে জাকাত মেগে বেড়ায়, কারণ ঋণগ্রস্তের জন্য জাকাত বৈধ। কি কথা বললাম বুঝলেন? সে জানে যে আমার জন্য জাকাত হালাল নয়, তবে ঋণগ্রস্ত হলে বড় লোকের জন্য জাকাত খাওয়া জায়েজ, তাই না? তাই ঋণ করে একটা ভালো বাড়ি করে, ঋণ করে নিজের বাড়িতে সাবমার্সিবল এইসব করে, করার পর ঋণগ্রস্ত হয়ে গেছে, এবার আমার জন্য হালাল হয়ে গেল, আমাকে জাকাত দাও, আমি ঋণগ্রস্ত। কেমন টেকনিক? এমন টেকনিক চোখে দেখা গেছে, বাড়ি করেছে ঋণগ্রস্ত হয়ে গেছে, কোত্থেকে শুধবে? তখন জাকাত খাওয়া তার জন্য হালাল হয়ে গেছে, এবার যেখানে জাকাত আছে ফান্ড কিংবা কোনো মানুষ ব্যক্তি দানশীল তার কাছে গিয়ে বলছে আমাকে জাকাত থেকে দেন, আমি ঋণগ্রস্ত। মানে হালাল করব কিভাবে? তার জন্য হালাল ছিল না ভিক্ষা করা, ঋণ করে তারপরে ভিক্ষাকে হালাল করে নিচ্ছে, এমন মানুষ সমাজে আছে। অনেকে প্রতিষ্ঠানের নামে যাচনা করে নিজে আত্মসাত করে, জাকাত নিজের জন্য চায় না, প্রতিষ্ঠানের নামে চায় কিন্তু খায় নিজে। চাঁদার নামে চেয়ে নিজের পেট ভরে কেউ বা 200 টাকাকে 20 টাকা নতুবা 5 কিলোকে 5 টাকা বানিয়ে, বারবার বলছি এই কথা, জালসাজি করে মসজিদ মাদ্রাসা ও মিসকিনদের হক মেরে খায়, তারাও ভিক্ষা করে খায়। অথচ চাওয়া কাজের এই নির্লজ্জতা, এই ধরনের নির্লজ্জতা কত ভয়ানক, চাহে তা ভিখারির বেশে হোক অথবা ধনীর বেশে। এই নির্লজ্জতা, নিকৃষ্টতা মানুষ নিজের মনের ভিতরে অনুভব আনতেই পারে না যে এটা কত বড় খারাপ জিনিস। ভিক্ষা এতই খারাপ জিনিস যে তাতে সম্মানী মানুষের মান চলে যায়। অথচ যাকাতের মাল আদায় করা বা দেওয়া, ভিক্ষা করা বা নেওয়া নয়, এটা আল্লাহর হক, এটা একটা দাবি। আল্লাহর রাস্তায় আল্লাহর মাল চাওয়া ভিক্ষা করা নয়, আর তাতে মানির মান যাওয়ারও কথা নয়। কিন্তু অন্ধ অকর্মণ্য সমাজ তার নামও ভিক্ষা রেখে দিনী শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকের মর্যাদা ছোট করে ফেলেছে। নিকৃষ্ট এ সমাজের মানুষ, যে সমাজ নিজেদের সদ্ধে ও ব্যক্তিবর্গকেও নিকৃষ্ট মনে করে, যাদের পেছনে নামাজ পড়ে, যাদের ফতোয়া ফারাজ নিয়ে চলে, নিজের বাপের জন্য মায়ের জন্য দোয়া করায়, তাদেরকে এত নিকৃষ্টভাবে এই সমাজের মানুষ। যখন নিজের স্বার্থ আসে তখন তাদের কাছে নিজেদের স্বার্থ বজায় করে রাখে, তাদের স্বার্থ পালন করে নেয়, আদায় করে নেয়, বাকি সময়ে তাদেরকে নিকৃষ্ট করে রাখে। নিকৃষ্ট এ সমাজ। সরকার যদি খরচ না দেয়, মুসলিম ধনীরা যদি নিজেদের পকেট থেকে দিনই মাদ্রাসা না চালাতে পারে, তাহলে কি দিন শিক্ষা বন্ধ করে দিতে হবে? দিন শিক্ষা বন্ধ করে দিতে হবে? মোটেই না। আর তাহলে তো হারাম খড়ি আরও বেড়ে যাবে। যদি মাদ্রাসাগুলো না থাকতো, আলেম মলিবিরা যদি চেয়ে না নিয়ে আসতো, তাহলে ওই ধনীরা যাদের কাছে চাইতে যাওয়া হয় এবং এই চাওয়াকে ভিক্ষা মনে করে, তারা কে হারাম খেত না খেত না, তা তো জাকাত দেয় না। জাকাত বইয়ে মাদ্রাসায় দিয়ে আসবে, তাদের গরজটা, তাদের জাকাত নিশ্চয়ই হিসাব করে বহন করে মাদ্রাসায় দিয়ে আসবে না। অথচ চাইতে গেলে বলে ভিক্ষাবৃত্তি, আর না চাইলে তারা সেই হারাম নিজেরা খাবে। যখন পার্টির চাঁদা আসবে, পার্টির লোক আসবে, এত টাকা দিতে হবে, সেটা ভিক্ষা নয়। যখন যাত্রা নাটক করবেন, চাঁদা চাইতে আসবে, সেটা ভিক্ষা নয়। আর যখন মাদ্রাসার জন্য চাইতে আসবে, দিনই শিক্ষার জন্য চাইতে আসবে, তখন সেটা ভিক্ষা। কেন এরকম দিমো না কেন? একটা ভিক্ষার একটা চাঁদা, কেন এটাকে চাঁদা বলো না কেন? চাঁদা স্বরূপ দাও না কেন? যখন পার্টির জন্য দেবে তখন সেটা চাঁদা, গান বাজনার জন্য দেবে চাঁদা, আর যখন মাদ্রাসার জন্য দিনের জন্য দেবে তখন সেটা ভিক্ষা। ভিখারিরা আছে চাইতে, আর ওরা ভিখারি না, না ওরা ভদ্র ভিখারি, না এরকম দুই শ্রেণীর ভিখারি আছে মানুষের মাঝে, সমাজের মাঝে। এই শ্রেণীর যে দুরকম চোখ, দুই চোখে দেখা হয় এক শ্রেণীর মানুষকে অন্য চোখে, অন্য শ্রেণীর মানুষকে অন্য চোখে, তাহলে ভদ্র সমাজকে ভেবে দেখা দরকার যে যা দেওয়া ফরজ তা ভিক্ষা দেওয়া নয়, এবং আল্লাহর হক আল্লাহর রাস্তায় দিয়ে ভিক্ষা বা জরিমানা দিলাম এরকম মনে করাও উচিত না। আল্লাহর হক দিলেন আর আপনি মনে করবেন ভিক্ষা দিলাম, জরিমানা দিলাম। অনেকে মনে করে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, এরকম মনে করাও ঠিক না। পরিশেষে আবার বলি, সামর্থ্যবানের জন্য ভিক্ষার মাল খাওয়া হারাম, হারাম কাউকে ভিক্ষা করতে বাধ্য করা। কখন বাধ্য করা হয়? ওই যখন আপনার পণগ্রস্ত পণ নিয়ে আপনি আপনার বিআইকে বাধ্য করছেন যেন ভিক্ষা করে দেয়, আপনার পণ আর আদায় হয়নি, তখন আপনি আপনার বিআইকে বাধ্য করছেন সে যেন ভিক্ষা করে আপনার ছেলের পণ আদায় করে দেয়, যৌতুক আদায় করে দেয়। বৃদ্ধ পিতামাতাকে না দেখলে তারা তো ভিক্ষা করতে বাধ্য হবেই। বউ নিয়ে আরামসে শহরে বাস করছেন, চাকরি করছেন, আর বৃদ্ধ পিতামাতা সেখানে খেতে পায় না, তাদের জন্য টাকাও পাঠান না, তারা বাধ্য হয়ে ভিক্ষা করে, তারা হারাম পথে পা বাড়ায়, ভিক্ষাবৃত্তির পথে পা বাড়ায়। এর জন্য দায়ী কে? ওই ছেলে এবং তার বউ না, বউয়ের কারণে মা বাপকে ছেড়ে দিয়ে, মা বাপ অনেক সময় বৃদ্ধাশ্রমে থাকে আর সেখানে ভিক্ষারই মাল খায়, এর জন্য দায়ী হচ্ছে এই ছেলে, চাকুরের ছেলে। পণ বা যৌতুক ছাড়া বিবাহ না হলে তো মেয়ের বাবা ভিক্ষাই করবে। সুতরাং এমন হতভাগা ছেলে ও জামাইরা আশা করি সতর্ক হবেন, আশা করি সমাজ সতর্ক হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের সমাজ ভিক্ষা মুক্ত হয়, কাউকে ভিক্ষা করে খেতে না হয়, আর ভিখারীদের প্রয়োজন মেটাবার জন্য, অভাবীদের প্রয়োজন মেটাবার জন্য যেন সমাজ সচেতন হয়। ইসলামী অর্থনীতিতে এই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে, এই সমাজ বেহেস্তের রূপ আকার ধারণ করবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখন কিছু সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, ফিতরা কি ধরনের যাকাত? আমাদের দেশে দেখা যায় যে রোজা ঈদের পরপরেই মাদ্রাসা থেকে শিক্ষকরা সর্দারদের কাছে গিয়ে সেই ফিতরার টাকাগুলো তোলা তুলে, তো সেই ফিতরার টাকা কাদের হক? ফিতরা হলো ওয়াজেব জাকাত, জাকাতুল ফিতর বলা হয়, এটা হচ্ছে ওয়াজেব। রমজানের রোজা শেষ হলে এই ফিতরা দিতে হয়, 2.5 কিলো পরিমাণ খাদ্য। টাকা দিলে ফিতরা আদায় হয় না, 2.5 কিলো পরিমাণ খাদ্য দিতে হয়। টাকা তাকে দেওয়া যাবে যে সেই টাকা দিয়ে খাদ্য কিনে গরিবদের হাতে পৌঁছে দেবে। এই ফিতরা একমাত্র মিসকিনদের হক। ফিতরা হচ্ছে তুআমাতুল লিল মাসাকিন, মিসকিনদের হক, যাতে করে ওই মিসকিনরা ফকিররা অন্তপক্ষে ঈদের দিনে নিজেদেরকে টেনশন মুক্ত করতে পারে যে আজকে আমাদের খাবার কি হবে বা আজকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ফিরে বেড়াতে হবে, যেন এরকম না হয়। ঈদের দিন একটা দিন যেন তারা কমসে কম খুশি অনুভব করতে পারে। এই জন্য ইসলামের একটা সুন্দর ব্যবস্থা ফিতরার যাকাত, যে রমজান শেষ হলে যে ঈদ আসবে সেই ঈদের খুশি তুমি একা মানাবে তা হবে না, তোমার সঙ্গে গরিবরাও যেন খুশি মানাতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর ফিতরা মিসকিনদের হক, তাদেরকে দিতে হবে। আর যেহেতু মিসকিনরা মাদ্রাসায় থাকে, এই জন্য মাদ্রাসার তরফ থেকে ওই ফিতরা চাল নিয়ে গিয়ে মিসকিনদেরকে খাওয়ায়, বড় লোকের ছেলেরা তা খেতে পাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সমাজকে সুন্দর করতে পারি, সমাজ ব্যবস্থাকে সুন্দরতর করতে পারি, এবং সেখানে এমন ব্যবস্থা করতে পারি যেন সমস্ত মানুষ সুখে থাকতে পারে এবং অভাবমুক্ত হতে পারে, কমসে কম খাবার চিন্তা করতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।